সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যের পথে চলি অবিরাম, সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যের পথে চলি অবিরাম, সুমধুর ছন্দের আহ্বানে মুগ্ধ করে দেই প্রাণ, সুমধুর ছন্দের আহ্বানে মুগ্ধ করে দেই প্রাণ, সুরে সুরে জাগাব স্বপ্ন ডানায় ভাসাব, সুরে সুরে জাগাব স্বপ্ন ডানায় ভাসাব, মুছে দেব পরভা শান্তি সুখের কলরা সত্য ন্যায়ের কলরা, সুন্দর আগামী কলরা প্রতিভা বিকাশে কলরা, আমরা সুরে কলরা। আমি তো মুক্ত স্বাধীন নই পরাধীন, কাফনের কাপড় মাথায় রক্ত ঝরাই জালিম শাহ, কারার ওই রুদ্ধ দুয়ার শিকল ভাঙার বিপ্লবী গান, ওমরের হুঙ্কারেতে বিশ্ব কেঁপে উড়ুক নিশা। শ্রোতা বন্ধুরা, ইসলামী সঙ্গীত আকাশে এক উজ্জ্বল নক্ষত্র আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই, তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার নিজ হাতে গড়া এক ঝাঁক সুরের পাখি আজও সুর বিলিয়ে যাচ্ছেন সঙ্গীত প্রেমীদের মাঝে, তাদেরই অন্যতম কলরব শিল্পী আবু সুফিয়ান। শুনুন আবু সুফিয়ানের একক অ্যালবাম আর নয়।